ও গো সরস্বতী মা, আমায় ভুলো না, লোহ মোরে কোলে তুলিয়া সঙ্গীত জানি না করি যে সাধনা, সুর দাও কণ্ঠ ভরিয়া। বিনা হব আমি করিবে ধারণ। Production. Production.